শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব সপ্তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে শুকুরিমু আরিমাসকা, আপনাদের কাছে কি ক্রিম পাফ আছে? আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার টিউটর সাকুরার সঙ্গে একটি কেকের দোকানে এসেছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক পাঠ সাতের কথোপকথন। আজকের মূল বাক্য হল শুকুরিমু আরিমাসকা, আপনাদের কাছে কি ক্রিম পাফ আছে? すみません。 シュークリームはありますか？はい、こちらです。 シュークリームを 2つ ください。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। দোকানে ঢুকেই আন্না বলল, কেকি গা ইপ্পাই আরিমাসু নে। কেক তো দেখছি প্রচুর রয়েছে। কেকি হলো কেক। এটি ইংরেজি কেক শব্দটি থেকে আসা জাপানি রূপ। এই পার্টিকেলটি বিশেষ্য পদের পরে বসে এবং এটি দিয়ে নির্দেশ করা হয় যে ওই বিশেষ্য পদটি হল বাক্যের উদ্দেশ্য বা কর্তা। এখানে এটি দিয়ে বোঝা যাচ্ছে যে কেক হচ্ছে বাক্যের কর্তা। ইপ্পাই মানে হল প্রচুর, আরিমাসু অর্থাৎ আছে বা রয়েছে। এটি হল কোথাও কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝানোর ক্রিয়াপদ। নে এই পার্টিকেলটি ব্যবহার করা হয় তখনই যখন আমরা পরিমিতভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে চাই। এরপর সাকুরা দোকানের কর্মীকে জিজ্ঞেস করল, সুমিমাসেন, শুকুরিমু ওয়া আরিমাসু কা? এই যে শুনুন, আপনাদের দোকানে কি ক্রিম পাফ আছে? সুমিমাসেন কথাটির অর্থ হল মাফ করবেন বা ক্ষমা করবেন বা এই যে শুনুন। কারো মনোযোগ আকর্ষণের জন্য প্রথমে এটি বলা হয়। কিন্তু আমরা তো দুঃখিত কথাটি বোঝাতেও সুমিমাসেন বলে থাকি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। শুকুরিম হল ক্রিম পাফ, এক ধরনের পশ্চিমা ধাঁচের কনফেকশনারি পণ্য যা ময়দা দিয়ে বলের আকারে তৈরি করা হয় এবং এর ভেতরে ক্রিম থাকে। এবার ফিরে যাই কথোপকথনে। কথাটি হল টপিক বা প্রসঙ্গ নির্দেশক পার্টিকেল যা সুকুরিমো শব্দটির পরপর বসে নির্দেশ করছে যে এটি বাক্যের প্রসঙ্গ। আরিমাসকা এই কথাটির মধ্যে আরিমাস অর্থাৎ আছে বা রয়েছে এবং খা শব্দ দুটি রয়েছে। কা হচ্ছে প্রশ্নবোধক পার্টিকেল যা কোনো বাক্যের শেষে বসে এবং বাক্যটিকে প্রশ্নে রূপান্তরিত করে। এরপর দোকানের কর্মী উত্তরে বললেন, হাই কোচিরা দেস, হ্যাঁ এদিকে। হাই মানে হল হ্যাঁ, কোচিরা এই কথাটি আমরা আগেই শিখেছি। এটি হল বক্তার কাছাকাছি থাকা কোনো কিছুর প্রতি ইঙ্গিত করার মার্জিত ভঙ্গি। এরপর সাকুরা অর্ডার করল, শুকুরিমু ও ফুতাৎসু কুদাসাই, দুটো ক্রিম পাফ দিন প্লিজ, অথবা আমি দুটো ক্রিম পাফ নেব। সুকুরিমু মানে একটু আগেই জেনেছেন ক্রিম পাফ। ও এটি হল কর্মপদ নির্দেশকারী পার্টিকেল। ফুতাৎসু মানে হল দুটি। এটি লিখতে হলে জাপানি ভাষায় দুই লিখে তার সঙ্গে ৎসু লিখতে হয়। এটি হচ্ছে কেক জাতীয় জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত কাউন্টার অর্থাৎ গণনা সহায়ক পদ। কুদাসাই কথাটির অর্থ হল প্লিজ অথবা আমি পেতে চাই। আচ্ছা, এর আগের পাঠে আমরা শিখেছিলাম দুই সংখ্যাটিকে জাপানি ভাষায় বলা হয় নি, অথচ এখানে বলা হচ্ছে ফুতাৎসু, এর কারণটা কি? সংখ্যাবাচক শব্দগুলোর পরে যদি ৎসু যুক্ত হয় তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর উচ্চারণ পাল্টে যায়। এগুলো হচ্ছে প্রাচীন জাপানি গণনা রীতি থেকে আসা উচ্চারণ। অতীতে এক দুই তিন ইত্যাদি সংখ্যাগুলো পড়া হতো হি হু মি। গণনা করার প্রাচীন রীতি এভাবেই চালু রয়েছে বিভিন্ন বস্তুর গণনা, বয়স এবং দিন তারিখ গণনার ক্ষেত্রে। বস্তুর গণনার সময় আমরা বাংলায় একটা দুটো তিনটে এইসব বলি, ব্যাপারটি কি তার মতো? ঠিকই ধরেছেন শারমিন সান। জিনিসপত্র গুনতে হলে এক থেকে দশ পর্যন্ত উচ্চারিত হয় এভাবে, একটা হিতোৎস, দুইটা বা দুটো ফুতাৎসু, তিনটা বা তিনটে মিৎসু, চারটা চারটে ইয়োৎসু, পাঁচটা ইৎসুৎসু, ছয়টা বা ছটা, মুৎসু সাতটা, নানাৎসু আটটা, ইয়াৎসু নয়টা বা নটা, কোকোনোৎসু দশটা, থো সাতটি বলাটা বেশ সহজ, তেমন কোনো পরিবর্তন নেই। সাত মানে নানা, আর এর সঙ্গে ছু জুড়ে দিয়ে হয়ে গেল নানাৎসু। এই একটি সংখ্যা ছাড়া এক থেকে দশ পর্যন্ত বাকি সবগুলো সংখ্যার সঙ্গে যখন ছু যুক্ত হয় তখন এগুলো পুরোপুরি বদলে যায়। দশটি কথাটি তো একেবারেই আলাদা, এতে নেই কোনো ছু, আর এর উচ্চারণ হল তো। এবার চলুন নমুনার সঙ্গে সঙ্গে এগুলো বলা অনুশীলন করা যাক। এবার পাঠ সাতের কথোপকথন আরেকবার শুনে নেওয়া যাক। আজকের মূল বাক্য হল আপনাদের কাছে কি ক্রিম পাফ আছে? এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আচ্ছা কামরুল ভাই, আরিমাস অর্থাৎ আছে বা রয়েছে ক্রিয়াপদটি কিভাবে ব্যবহার করা যেতে পারে আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে চলুন শুনে নেওয়া যাক টিচার কি বলছেন। টিচার বললেন আরিমাস অর্থাৎ আছে বা রয়েছে ক্রিয়াপদটি হল অবস্থাবাচক ক্রিয়াপদ, যাকে আমরা বলি সেরকম একটি ক্রিয়াপদ। আরিমাস ক্রিয়াপদের কর্তার পর কর্তা নির্দেশক পদ গা বসে। কথাবার্তায় প্রথমবারের মতো কোন ব্যক্তি বা বস্তুর উল্লেখ করার ক্ষেত্রে নিয়মসিদ্ধভাবেই গা ব্যবহার করা হয়। আর এ কারণেই কেকের দোকানে ঢুকে আন্না বলেছে বাহ, কেক তো দেখছি প্রচুর আছে। এখানে বাক্যের কর্তা হল কেক, যার কথা সে প্রথমবারের মতো উল্লেখ করেছে। এরপর সাকুরা বলেছে এবং এক্ষেত্রে প্রসঙ্গ নির্দেশক পদ ওয়া ব্যবহার করা হয়েছে। সাকুরা যেহেতু কেকের দোকানটিতে বিভিন্ন রকম কেক দেখতে পাচ্ছে, তাই সে জানতে চাইল এগুলোর মধ্যে ক্রিম পাফ আছে কিনা। এ কারণে ক্রিম পাফ কথাটি হয়ে গেছে প্রসঙ্গ, আর এর পর ব্যবহার করা হয়েছে প্রসঙ্গ নির্দেশক অব্যয়পদ ওয়া। এই ছিল আজকে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যার নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। আচ্ছা শারমিন সান, এই শব্দটি শুনে বলুন তো আপনার কি মনে হয়? পাক পাক, খালি পায়ে হাঁটা বোঝাচ্ছে? না, পাক পাক হল বাংলায় আমরা যাকে বলি গপ গপ করে খাওয়া। পরের শব্দটিও খাওয়ার একটি ভঙ্গি প্রকাশ করে। মগু মগু, মগু মগু। মগু মগু শব্দটি মুখ বন্ধ করে মুখের ভেতরে থাকা খাবার চিবিয়ে খাওয়া বোঝায়। শুনলেন আজকের ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা হল দুটি ধন্যাত্মক শব্দ, পাক পাক এবং মগু মগু। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, খুদাসাই কথাটি মনে হচ্ছে বেশ কাজের। কোনো কিছু কিনতে চাইলে যদি আমি সেই জিনিসটির দিকে ইঙ্গিত করে বলি কোরিও কুদাসাই বা এটা দিন প্লিজ, তাহলে জাপানি নাম না জানলেও আমি পছন্দের যে কোনো জিনিস কিনতে পারব। বন্ধুরা কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল শুক্রিম ওয়া আরিমাসকা, আপনাদের কাছে কি ক্রিম পাফ আছে? আগামী পর্বে আমরা দেখার চেষ্টা করব আন্না তার ক্লাসে কেমন করছে। বন্ধুরা আশা করি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।